অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মাই মাসাজেদ এবং ওলামাই কেরাম, অত্র এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত আদরের মহব্বতের স্নেহের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সময় ধরে অনেক বিজ্ঞ ওলামাই কেরামদের নিকট থেকে কোরআন এবং সুন্নার আলোকে দীনি বিভিন্ন বিষয়ে আলোচনা শোনার পরে এই গভীর রজনীতে এই গ্রামের মধ্যে বার্ষিক ওয়াজ এবং দোয়ার মাহফিলে এ পর্যন্ত বসে থেকে কোরআন এবং সুন্না থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার আমাদেরকে যে রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শোকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি এই বেশি দীর্ঘায়িত করব না, একটা হাদিসের উপরে শুধু কয়েকটা কথা বলবো আপনাদের সামনে। একটা হাদিস যেটি মুত্তাফাকুন আলাই হাদিস, সহিহ আল বুখারি এবং সহিহ মুসলিমে এই হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বলেন, যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের জামানত দিবে, আমি রাসূল আল্লাহর ওই বান্দাকে আমি জান্নাতের জামানত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কয়টা জিনিসের জামানত? দুইটা জিনিসের জামানত, দুইটা জিনিসের গ্যারান্টি, দুইটা জিনিসের নিশ্চয়তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনারা দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে প্রত্যেকবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলতে বুখালাতে করবেন না, এটা বলতে কার্পণ্য করবেন না, বার বার বলবেন। এবং যে কোনো হাদিস শুনলে, আয়াত শুনলে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। বক্তা কমান করবে না, বক্তা বলবে না সবাই বলেন সুবহানাল্লাহ, এটা বলা সুন্নতের খেলাফ। বক্তা নির্দেশ দিতে পারবে না, বক্তা নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস বলবেন, আয়াত বলবেন, আয়াতের পরে বক্তাও সুবহানাল্লাহ বলবেন, আপনারাও সুবহানাল্লাহ বলবেন, বক্তাও আলহামদুলিল্লাহ বলবেন, আপনারাও আলহামদুলিল্লাহ বলবেন। কিন্তু সবাই আলহামদুলিল্লাহ বলেন, সবাই আল্লাহ আকবার বলেন, আসমান জমিন কাঁপায় বলেন, চিৎকার দিয়ে বলেন, এগুলো সুন্নতের খেলাফ। এই জন্য ওয়াজ মাহফিল সুন্নতের আলোকে করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে যেভাবে ওয়াজ করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে ওয়াজ করেছেন, সালাফে সালেহীন সালাফগণ আমাদের পূর্বপুরুষ ওলামায়ে কেরাম যেভাবে ওয়াজ করেছেন, সেই পদ্ধতিতেই করতে হবে, না হয় ওই ওয়াজ মাহফিলে হেদায়েত হবে না, বরকত হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে সবাই কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমাকে দুইটা জিনিসের জামানত দিলে আদমান লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতের জামানত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যারা এই মাহফিলে আসছি আমরা কোথায় যেতে চাই? সবাই আল্লাহু আকবার, সবাই জান্নাত পাগল মানুষ। এখানে যতজন এসেছি সবাই আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার উম্মতরা জান্নাতে যেতে চাইলে দুটা জিনিসের নিশ্চয়তা, দুটা জিনিসের গ্যারান্টি আমাকে দিয়ে দাও। আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা জিনিসের দিকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ এই দুইটা জিনিসের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন। প্রথমটা কি, মা বাইনা লাহিয়াইহি, দুই চোয়ালের মধ্যবর্তী, দুই চোয়ালের মধ্যবর্তী একটা খালি জায়গা আছে, একটা খোলা জায়গা আছে, এই জায়গাটার নাম কি, মুখমণ্ডল, মুখ, জবান, জিব্বা, এটা হলো একটা জিনিস। দুই চোয়ালের মধ্যবর্তী জায়গাটার গ্যারান্টি দিবা, নিশ্চয়তা দিবা। দুই নম্বর নিশ্চয়তা দিবা, ওয়ামা বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যবর্তী জায়গার নিরাপত্তা দিবা, অর্থাৎ যৌবনের হেফাজত করবা, যৌবনের হেফাজতের গ্যারান্টি দিবা। এই দুইটা জিনিসের নিশ্চয়তা দিলে আমি নবীও তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিব, সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা, বোঝা যায় এই দুইটা জিনিসের সাথে জান্নাত এবং জাহান্নামের গভীর সম্পর্ক আছে। এই দুইটা জিনিসের মাধ্যমে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, আবার এই দুইটা জিনিসের মাধ্যমে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা জিনিসকে যদি আমরা সংযত রাখতে পারি, সংরক্ষণ করতে পারি, তাহলে জান্নাতে যাওয়া সহজ। আর এই দুইটা জিনিসকে যদি লাগামহীন ভাবে ছেড়ে দিই, সংযত না করি, লাগাম টানি না ধরি, তাহলে জাহান্নামে যাওয়াটা সহজ হয়ে যাবে। তাহলে প্রথম যে জিনিসটা সেটা কি, মা বাইনা লাহিয়াইহি, দুই চোয়ালের মধ্যবর্তী জবানের হেফাজত। তাহলে এই জবান দিয়ে ভিতরে কি ঢুকাইতেছে সেটার দিকেও খেয়াল রাখতে হবে, এই জবান দিয়ে কি বাহির করতেছি সেটার দিকেও খেয়াল রাখতে হবে, এটা দিয়ে কি ভিতরে ঢুকাইতেছি আবার কি ডেলিভারি দিচ্ছি, কি বাহির করতেছি, দুটা খেয়াল রাখতে হবে। এটা মুখমণ্ডলটা এমন জিনিস, এটা ভিতরে কিছু জিনিস ঢুকা, কিছু জিনিস বাহির করে, করে না? আচ্ছা, ভিতরে ঢুকায় কি কি জিনিস বলেন তো দেখি। জি, খাবার, খাবার, পানীয়, এগুলো এই মুখমণ্ডল দিয়ে আমরা ভিতরে ঢুকাই, আবার এটা থেকে অনেক কিছু বাহিরও করি। বাহির করি কি, কথাবার্তা, এগুলো আমরা ভিতর থেকে এগুলো বাহিরে ডেলিভারি দিই, সুবহানাল্লাহ। তাহলে ঢুকানোর সময়ও খেয়াল রাখতে হবে, লাগাম টেনে ধরতে হবে, যে কোনো জিনিস চাইলেই মুখ দিয়ে ভিতরে ঢুকানো যাবে না, যে কোনো জিনিস খাওয়া যাবে না, যে কোনো জিনিস পান করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 168 নম্বর আয়াতে কারিমায় দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবাহ, ও দুনিয়ার মানুষ, কুলু মিম্মা ফিল আরদি, জমিনের ভিতরে যা কিছু আছে তোমরা খাও, তোমাদের জন্য বানাইছি, তবে খাওয়ার সময় খেয়াল রাখতে হবে হালালান তাইয়্যিবা, খাবারটা হালাল হইতে হবে এবং তাইয়্যিবা হইতে হবে। তুমি যে জিনিসটা মুখ দিয়ে ভিতরে ঢুকাইবা, এই জিনিসটা হালালও হইতে হবে, তাইয়্যিবানও হইতে হবে, দুটা হইতে হবে। তাহলে যেই জিনিস আমার মুখমণ্ডল দিয়ে ভিতরে যাবে, প্রথমে খেয়াল রাখতে হবে ওই জিনিসটা হালাল কিনা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসগুলা খাওয়া হারাম করেছেন, যেই জিনিসগুলো পান করা হারাম করেছেন, ওই জিনিসগুলো এই মুখমণ্ডল দিয়ে ভিতরে ঢুকানো যাবে না। তাহলে প্রথম নম্বরে আসেন, মদ খাওয়া হালাল না হারাম? মাশাআল্লাহ, দেখছেন এই গ্রামের মানুষ সব জানে, কত জ্ঞানী দেখছেন, সব হালাল কোনটা হারাম কোনটা সবই জানে। ওয়াজ তো আমার থেকে আরো বেশি করতে পারে আলহামদুলিল্লাহ। ওয়াজের আর দরকার কি, খালি আমল করলেই তো হয়, ওয়াজ তো সবাই জানে। তাহলে মদ খাওয়া কি? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে খালি হারাম বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 91 এবং 92 নম্বর আয়াতে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, মদকে মাদক জাতীয় যত পানীয় আছে, মাদক জাতীয় যত দ্রব্য আছে, যত নামে, চাই সেটা ট্যাবলেট হোক, ইয়াবা হোক, মদ পান তরল হোক, যে কোনো জাতীয় মাদক হোক, যেই নামেই হোক, যেই রকমই হোক, যে কোনো মাদক, মাদক জাতীয় যে কোনো জিনিস, রিজিসুন, রব্বুল আলামিন বলেন এগুলো নাপাক, এগুলো অপবিত্র, মিন আমালিশ শয়তান, এগুলো শয়তানের কাজ, এগুলো কোনো মানুষের কাজ হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মদ যারা পান করে, মাদক যারা সেবন করে, এরা মানুষ নয়, এরা মানুষ রূপী শয়তান। এই কাজটা মানুষ করে না, এই কাজটা মিন আমালিশ শয়তান, এই কাজটা করে শয়তান। ফাজতানিবু, ও দুনিয়ার মানুষ, ও ঈমানদারেরা, এই মদ পান মাদক সেবনটা ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, যেই সমাজ মাদক মুক্ত হবে, যেই সমাজের যুবকেরা মাদক সেবন করবে না, ওই সমাজটা একটা সফল সমাজ হবে। সুবহানাল্লাহ। তাহলে সফল সমাজ হইতে হইলে, একটা সুন্দর সমাজ হইতে হইলে, চরিত্রবান সমাজ গড়ে উঠতে হইলে, ওই সমাজের যুব সমাজ হইতে হবে মাদক মুক্ত যুব সমাজ। আজকে আমাদের যুব সমাজ মাদক মুক্ত না মাদক যুক্ত? মাদকের সাগরে ভাসতেছে আমাদের যুব সমাজ, মাদকের সয়লাব, চারিদিকে মাদক আর মাদক, ঘরে ঘরে মাদক, রাস্তাঘাটে মাদক, সব জায়গায় মাদক। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, যারা এই মাদক সেবন করে, এরা হয় আমার ছেলে অথবা আমার ভাই অথবা আমার নাতি অথবা আমার ভাতিজা। এজন্য আমাদের সবাইকে চোখ কান খোলা রাখতে হবে, কোন অবস্থায় যেন আমার গ্রামের একটা ছেলে, আমার এলাকার একটা ছেলে মাদকাসক্ত না হয়ে যায়, এই জিনিসটির দিকে খেয়াল রাখতে হবে। কারণ মাদকাসক্ত একজন যুবক, মাদকাসক্ত একজন মানুষ, সেই শুধু পরিবারের জন্য ক্ষতিকর না, সেই পুরা সমাজের জন্য, পুরা দেশের জন্য, পুরা মানবতার জন্য সে ক্ষতিকর। এজন্য আমার ছেলে মদ পান করে না, আরেকজনের ছেলে করে, এটা বলা যাবে না। যার ছেলেই হোক, সে এই দেশের ছেলে, এই দেশের নাগরিক, এই সমাজের ছেলে, এই এলাকার ছেলে, সেই যদি মাদকাসক্ত হয়, পুরা সমাজ ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, এই মাদককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল খামরু উম্মুল খাবায়েস উম্মুল ফাওয়াহিশ, মাদক হলো যত রকমের খাবাসত আছে, যত রকমের নাপাকি আছে, সকল নাপাকির মধ্যে নাপাকির গোড়া, সকল খাবাসতের গোড়া, সকল অশ্লীলতার গোড়া হইল মদ। কারণ যেখানে মাদক আসে সেখানে শুধু মদ আসে না, মাদকের সাথে সাথে নারী আসে, জেনা, ব্যভিচার, অশ্লীলতা শুরু হয়ে যায়। যেখানে মদ আসে সেখানে জুয়া আসে, যেখানে মদ আসে মারামারি, রক্তপাত, খুন খারাপি, সংঘাত, সংঘর্ষ, অসংখ্য জিনিস এই মাদকতার সাথে জড়িয়ে যায়। মাদক শুধু একা মদ না, একা অপরাধ না, এটার সাথে আরো শত শত অপরাধ জড়িয়ে যায়। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মুখের হেফাজত করো, জবানের হেফাজত করো, জবানের গ্যারান্টি দাও, তোমার এই মুখ দিয়ে যেন এই হারাম জিনিস, অপবিত্র জিনিস না ঢুকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না লিল্লাহি আহাদান লিমান শারিবাল খামরা আই ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। আল্লাহ রাব্বুল আলামিন এই অঙ্গীকার করেছেন, এই ওয়াদা করেছেন, যে ব্যক্তি মদ পান করবে, মাদক সেবন করবে, আই ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে তিনাতুল খাবাল খাওয়াইবেন, তিনাতুল খাবাল পান করাইবেন। কি পান করাইবেন? কথা বলে না দেখে মনে কষ্ট নিছেন, তিনাতুল খাবাল। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে তো অনেক খাবারের নাম শুনেছি, জাহান্নামীদের খাবার, জাক্কুমের নাম শুনেছি, হামিমের নাম শুনেছি, কিন্তু তিনাতুল খাবাল তো কোনোদিন শুনি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া উসারাতু আহলিন্নার ইয়া আরাকু আহলিন্নার। তিনাতুল খাবাল হইল জাহান্নামীদের শরীরের পচা গলা রক্ত ফুজ, এগুলার নাম হলো তিনাতুল খাবাল। এগুলোকে বোতলে ভরে সুন্দর করে জাহান্নামীদের পচা গলা ফুসগুলোকে বোতলে ভরে জোস বানিয়ে মদপানকারীদেরকে, মাদক সেবনকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পান করাইবেন। কি সুবহানাল্লাহ, না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে আমাদের জবান দিয়ে কখনো এই মুখ দিয়ে এই হারাম জিনিস ঢুকানো যাবে না। এবার আসেন আমার সম্মানিত ভাই ও বোনেরা, এই মুখ দিয়ে ধূমপান করা যাবে না, সিগারেট খাওয়া যাবে না, যাবে কয় না দেখি কথা, আপনারা মনে খান এই জন্য বলেন না। এই মুখ দিয়ে ধূমপান করা যাবে না, ধূমপান করা, সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া হারাম, হারাম কবিরা গুনাহ। এটা ভিতরে ঢুকাইবেন, এই দোয়া ভিতরে ঢুকাইবেন, এই দোয়া ঢুকানো হারাম, হারাম জাহান্নামে যাইতে হবে। কেউ মনে করবেন না এটা মাকরু, এটা সাধারণ জিনিস, এটা কঠিন জিনিস, এটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন يُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য তয়্যিবাত খাবারগুলোকে হালাল করেছেন, খাবায়েস খাবারগুলোকে হারাম করেছেন। এই সিগারেট ধূমপান এগুলো খাবায়েস, এগুলো কি খাবায়েস? কেমনে বুঝলেন এটা খাবায়েস? আমি বলবো এটা তয়্যিবাত, কিন্তু এটা খাবায়েস কেমনে বোঝা যাবে? এটা পরীক্ষা করার জন্য আমার ভাই বোনদেরকে অনুরোধ করব, টয়লেটের মধ্যে গিয়ে দেখবেন, বাথরুমে গিয়ে পরীক্ষা করে নেবেন। বাথরুমের মধ্যে, কোন বাথরুমে আপনাদের এলাকায় নয়, সারা বাংলাদেশে, সারা দুনিয়াতে, বাথরুমের ভিতরে যাই কোনোদিন কমলার খোসা পড়ে রয়েছে দেখবেন না, আঙ্গুরের খোসা পড়ে রয়েছে, আপেলের খোসা পড়ে রয়েছে, বাথরুমের ভিতরে বিরিয়ানির প্যাকেট পড়ে রয়েছে, বাথরুমের ভিতরে চিকেন খাওয়ার পরে হাড্ডিগুলো পড়ে রয়েছে, এইরকম কোন টয়লেটে দেখবেন না। কিন্তু টয়লেটের ভিতরে দেখবেন সিগারেটের ধ্বংসাবশেষ পড়ে আছে, গোড়ার অংশটা, পিছনের অংশটা টয়লেটের মধ্যে পড়ে থাকে, দেখছেন নে? আপনাদের দেশে থাকে না মনে হয়, নাকি আপনাদের দেশেও থাকে? তাহলে বোঝা যায় আর কোন খাবার টয়লেটের মধ্যে বাথরুমে বসে খায় না, এই খাবারটা টয়লেটে বসিয়ে খায়। টয়লেটে বসে কেউ ফলাও খায় না, বিরিয়ানি খায় না, আপেল খায় না, কমলা খায় না, ভালো ভালো কোনো খাবার টয়লেটে বসে কোনোদিন কেউ খায় না, কিন্তু এই খাবারটা টয়লেটে বসেও খায়। তাহলে যে খাবার টয়লেটে বসে খাইতে পারে, এই খাবার কোনোদিন তৈয়বাত নয়। এই খাবারের নাম হলো খাবাইস, খাবাইস খাবার। আর খাবাইস খাবারকে, খবিস খাবারকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। কোরআনে কারিমের আয়াত নাজিল করে আল্লাহ বলছেন, আমার ইমানদার বান্দারা তাদের মুখ দিয়ে কোনোদিন কোনো খাবাইস খাবার ভিতরে দিবে না। এজন্য এই খাবাইস খাবার থেকে দূরে থাকতে হবে। এই ধূমপানের মাধ্যমে শারীরিক ক্ষতি হয়, মানসিক ক্ষতি হয়, আর্থিক ক্ষতি হয়, পরিবেশের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, সারিদিকে ক্ষতি আর ক্ষতি, ক্ষতি আর ক্ষতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা দরারা ওয়ালা দরারা, আমার উম্মতের বৈশিষ্ট্য হলো নিজেও ক্ষতিগ্রস্ত হবে না, কাউকে ক্ষতিও করবে না। মুমিনের, একজন মুমিনের বৈশিষ্ট্য হলো এটা, নিজেও কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, আরেকজনকেও ক্ষতিগ্রস্ত করবে না। পারলে উপকার করবে, না পারলে চুপচাপ বসে থাকবো, তো ক্ষতি করবে না। এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য। কিন্তু এই ধূমপান, এই সিগারেট, জর্দা, জর্দা আরো ভয়ঙ্কর। আমরা শুধু সিগারেটকে খারাপ মনে করি, কিন্তু পানের সাথে তামাক, জর্দা সুন্দর করে করে আমার মা বোনেরা খায়, আপনাদের দেশে খায়নি? বাজারের থেকে আমার আম্মারা, আমার খালারা সাসারে বলি দে, বাজারের থেকে আর কিছু আনো আর না আনো, আমার পান সুপারি, জর্দা, তামাক এগুলো কিন্তু নিয়ে আসতে হবে। সাসা বাজারে গেলে আর কিছু কিনুক আর না কিনুক, সাসির আগে তামাক, জর্দা, পান সুপারি এগুলো রেডি। পান খাওয়ান, সুপারি খাওয়ান, কিন্তু তামাক, জর্দা এগুলো খাওয়াবেন না, এগুলো হারাম। সিগারেটের মধ্যে তো জ্বালাই খাওয়াইতেছেন, আর এখানে ডাইরেক্ট খাইতেছেন, ডাইরেক্ট অ্যাকশন একেবারে, তাহলে এগুলো হারাম। তামাক, জর্দা, তারপরে গুল, গুল খায় না, গুল ছেড়েন নেই, এইগুলা সবগুলো এগুলো হারাম, কবিরা গুনাহ। আল্লাহর কোন মুমিন বান্দা বান্দি এগুলো মুখে ঢুকানো যাবে না, এগুলো মুমিনের মুখে ঢুকবে না, মুমিনের মুখ পবিত্র। কারণ যেই মুমিনের মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর মতো পবিত্র কালেমা, কালেমায়ে তৈয়বা বের হয়েছে, ওই মুমিনের জবান দিয়ে কোনো হারাম জিনিস, অপবিত্র জিনিস ভিতরে ঢুকতে পারে না। এজন্য খেয়াল রাখতে হবে, নাপাক কোনো জিনিস জবান দিয়ে ঢুকানো যাবে না ভিতরে। আমার ভাইয়েরা এবং বোনেরা, যে কোনো খাবার খাওয়ার আগে নিশ্চিত করতে হবে আমার খাবারটা হালাল কিনা, আমার খাবারটা তৈয়বা কিনা। সুদ খাইলেন, সুদের মাধ্যমে আপনি খাবার খাইলেন, সুদের মাধ্যমে সংসার চালাইলেন, হালাল না হারাম? সুদ এমন হারাম, মারাত্মক হারাম। এই হারামের খাবার মুমিন জবান দিয়ে, মুখ দিয়ে ঢুকাতে পারে না, মারাত্মক হারাম হলো সুদ। সুতরাং এই সুদ খাবেন, আবার সুদ দিয়ে খাবারের টাকা, খাবার ঢুকাইবেন মুখের দিয়ে, এই মুমিনের জবান দিয়ে এই সুদের খাবার খাওয়া যাবে না, ঘুষের খাবার খাওয়া যাবে না। ঘুষ খাইলেন, ঘুষ খেয়ে, ঘুষের টাকা দিয়ে আপনি ভালো ভালো খাবার খাইলেন, হালাল হালাল খাবার খাইলেন, ঘুষের টাকা দিয়ে গরুর গোশত খাইলেন, ঘুষের টাকা দিয়ে মুরগির গোশত খাইলেন, ঘুষের টাকা দিয়ে বিভিন্ন কিছু খাইলেন, হালাল না হারাম? খাওয়া যাবে না। মেয়ের বাড়িতে বিয়ের সময় মেয়ের বাবাকে বাধ্য করে দিলেন যে 500 জন মানুষ খাওয়ানো লাগবে। 500 জন মানুষ খেতে গেছেন, মেয়ের বাবা ঘালের বলদ বিক্রি করে, গরু বিক্রি করে, তার অনেক জিনিস বিক্রি করে, ঋণ করে, অনেক কষ্ট করে এই 500 জন মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেছে। আপনি আমি আরাম করে, মজা করে, হাসতে হাসতে খেতে গেলাম, কিন্তু ওই মেয়ের বাবার কলিজাটা ফেটে যাচ্ছে। মেয়ের বাবা, তার আদরের গরুটা বিক্রি করতে হয়েছে, টাকা ঋণ করতে হয়েছে, তার মাথার মধ্যে গরুপাক খাচ্ছে, কোন সময় কিভাবে সে এই ঋণের বোঝা থেকে মুক্ত হবে? আমি আপনি মজা করে খাইতেছি আর সমালোচনা করতেছি, এই খাবারটা মজা হয় নাই, ওই খাবারটা এমনি হয় নাই, এটা আর একটু এমনি হলে আরো ভালো হইতো, ওই খাবারটা আরো ভালো হইতো, কিন্তু যে খাওয়াইতেছে তার মনের অবস্থাটা দেখেন। এই খাবার খাইবেন, একজন মুমিন এই জাতীয় খাবার খাইতে পারে না। এরকম আপনাদের দেশে খায়নি? বিয়ে করতে গেলে জামাইয়ের সাথে বরের সাথে কতজন যায় আপনাদের দেশে? একশো, দেড়শো, দুইশো। এখন বাবার সামর্থ্য থাকলে সেটা ভিন্ন কথা, কিন্তু দেখবেন অধিকাংশ ক্ষেত্রে বাধ্য করা হয় যে এতজন খাওয়াইতে হবে, কারণ আমার সংসার বড়, আমার আত্মীয় স্বজন বড়, আমার সমাজ বড়, আমার এত মানুষ না হলে হবে না। এই এত মানুষ যায় যে খাইবেন হালাল নয়। ঠিক একইভাবে আমার ভাইরা এবং বোনেরা মনে রাখবেন, জায়গা জমিন বন্টন করার সময়, সম্পত্তি বন্টন করার সময় বোনের জমি দেন নাই, ভাইয়ের জমিটা ঠিক মতো দেন নাই, কম দিছেন বেশি দিছেন উলট পালট করেছেন। আপনার এই জমির খাবার খাওয়া আপনার জন্য হালাল নয়। জমির দাম মনে হচ্ছে তো এটা ভালো জিনিস, হালাল জিনিস, কিন্তু জমিটা কার ওইটা আগে খেয়াল করতে হবে, আমার জমিটা হালাল হয়েছে কিনা, জমিটার মধ্যে কোনো ভেজাল আছে কিনা, আমার বোনের জমিগুলো ঠিক মতো দিয়েছে কিনা। আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে বোনের জমিগুলা দেনা, আপনাদের দেশে দেনে বোনের জমি ঠিক মতো দিয়ে দে? দেনা তো দেনা, যদি বোন ছায় নেওয়ার জন্য তাহলে আর এই বাড়ির ধারে কাছে আসা যাবে না। হ্যাঁ, একেবারে বইনে বাদ যদি জায়গা জমি নিতে পারে, কিন্তু আল্লাহর ফয়সালা কোরআনে কারিমে সূরা আন-নাসার 10, 11, 12, 13, 14 এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গা জমিন বন্টন করে দিয়েছেন। বন্টন করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যেভাবে জায়গা জমিন বন্টন করে দিয়েছি, এই বন্টন নীতিমালা অনুযায়ী যদি বন্টন না করো, কিছু কম করো, কিছু বেশি করো, এমন ভাবে জাহান্নামে ঢুকাবো জীবনে কোনোদিন জাহান্নাম থেকে বাইরে হওয়ার সুযোগ নাই, কঠিন জাহান্নাম। তো জায়গা জমিন দখল করি, বোনেরটা রেখে বাইয়েরটা রেখে দিয়ে গেলেন ছেলে মেয়েদেরকে, আরামে লোকজন খাইবো, আপনি কবরে জাহান্নামে জ্বলবেন, লাভটা কি? এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা জায়গা জমিন বন্টনের ব্যাপারে খুবই সতর্ক হইবেন, খুবই সাবধান হইবেন। বোনেরটা বোনকে দিয়ে দিবেন, ভাইয়েরটা ভাইকে দিয়ে দিবেন, চাচা জ্যাঠারটা চাচা জ্যাঠাকে দিয়ে দিবেন, ফুফুরটা ফুফুকে দিয়ে দিবেন। আল্লাহ যদি আপনাকে দেওয়ার ইচ্ছা করেন, আল্লাপাক এমন ভাবে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাপাক যদি আপনাকে না দেন, যতজনের জমি দখল করেন আপনি কিছুই করতে পারবেন না। অনেকে দেখবেন 100% জমিও ছিল না, পরে দেখবেন যে তার জমি আর জমি, আল্লাহ এমন ভাবে দিছে। আবার অনেকের দেখবেন কত জমি, পুরা মাঠ, পুরা বিল সব তার ছিল, ছেলেরা বিক্রি করতে করতে শেষ পর্যন্ত বাড়ি বিটাও নাই, এরকম আছে সমাজে। তাহলে আল্লাহ দেওয়ার ইচ্ছা করলে কারোটা দখল করি আপনার করার দরকার নাই, আল্লাহ এমনি দিবেন। আর যদি আল্লাহ না দেন, সবার গুলো দখল করলেও সেগুলো থাকবে না, আপনি আরাম পাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি সুস্থ রাখেন, আপনি মাসে 5,000 টাকা ইনকাম করে অত্যন্ত আরামে থাকতে পারবেন। আল্লাহ যদি একটা অসুখ দিয়ে দে, মাসে 1,00,000 টাকা ইনকাম করেও আপনি সুস্থ থাকতে পারবেন না। দেখবেন মসজিদের ইমাম সাহেব বেতন পায় কত, আপনাদের দেশে কত বেতন দেয়? যে 5-6 হাজার। 5-6 হাজার টাকা দিয়ে তো অনেক বেশি দেয় আলহামদুলিল্লাহ, কোন কোন এলাকা আছে 2,000-3,000 টাকাও বেতন দেয় ইমাম সাহেবের। তো এই বেতন দিয়ে, এই টাকা দিয়ে ইমাম সাহেব চলে কেমনে? আল্লাহু আকবার। কিন্তু তাও দেখেন আমার আপনার থেকে আরামে আছে, রাত্রে আরামে খায়, আরামে ঘুমায়, সকালবেলায় উঠে ফজরের নামাজ জামাতে পড়ে। কিন্তু যারা মাসে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা ইনকাম করে, রাত্রে আরামে ঘুমাইতে পারে না, ফজরের সময় ঘুম থেকে উঠতে পারে না। তাহলে বরকত, নিয়ামত এগুলো আল্লাহর দান, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, সংক্ষিপ্ত কথা হলো, এই মুখ দিয়ে কোনো কিছু ঢুকানোর আগে, ভিতরে দেওয়ার আগে চিন্তা ভাবনা করতে হবে, আবার মুখ থেকে বের করার আগেও চিন্তা ভাবনা করতে হবে। এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বের করা বললে অসুবিধা কি? জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা কথা মানুষকে পাপ কাজের দিকে ধাবিত করে, আর পাপ কাজ মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। মিথ্যা বলবেন, জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য মিথ্যা বলা ছাড়তে হবে, গীবত ছাড়তে হবে। গীবত, গীবত বুঝেন নাই? গীবত মানে যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, আমার পিছনে আপনি এমন কথা বললেন যেটা আমি পছন্দ করি না, আমার পিছনে যায় যে আপনি অনেক কিছু বলেন এটা আমি পছন্দ করি না, এরকম সত্য কথাও আমার পিছনে যায় বলা, এটার নাম কি? গীবত। অনেকে মনে করে এটা তো আমি সত্য কথা বলছি, আমি কি মিথ্যা বলছি নাকি? সত্য বলাটাই গীবত, মিথ্যা বললে তো গীবতের থেকে বেশি। গীবত করলেন, মিথ্যাও বললেন, এটা অপবাদ, বোহতান, ওটার গুণা আরো বড়। কিন্তু সত্যটাও পিছনে বলা যাবে না, এটার নাম হলো গীবত। গীবত মারাত্মক গুণা, মারাত্মক কবিরা গুণা। গীবতের ব্যাপারে যদি সতর্ক না থাকেন, তাহলে দেখবেন আপনার অগোচরে প্রতিদিন বস্তা বস্তায় গুণা আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে। কারণ গীবতটা করতে খুব আরাম লাগে, খুব মজা লাগে। আপনি দেখবেন আরেকজনের পিছনে আপনি কিছু বলতে কি মজা লাগে, কি ভালো লাগে, আবার শুনতেও খুব মজা লাগে, এটা করতেও মজা লাগে, শুনতেও মজা লাগে। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দিয়ে গীবত করা যাবে না, এই জবান দিয়ে মানুষকে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, মানুষকে মন্দ নামে ডাকা যাবে না, এই জবান দিয়ে মানুষের প্রতি মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, ছোগলখড়ি করা যাবে না, মানুষে মানুষে ঝগড়া বিবাদ লাগাই দেওয়া যাবে না, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। তাহলে এই জবানটাকে যদি পবিত্র রাখতে পারেন, এই জবান দিয়ে কি করবেন? বেশি বেশি আল্লাহর জিকির করবেন, এই জবান দিয়ে বেশি বেশি তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি দরুদ পড়বেন, এই জবান দিয়ে আল্লাহর কালাম তালাওয়াত করবেন, সুন্দর সুন্দর কথা বলবেন, মানুষকে দাওয়াত দিবেন, কোরআন সুন্নার তাবলীগ করবেন, জবানের কাজ হলো এগুলো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ তাআলা, আল্লাহর জিকির ছাড়া বেশি বেশি কথা বলিও না, কারণ আল্লাহর জিকির ছাড়া বেশি বেশি কথা বললে অন্তর কঠিন হয়ে যায়, আর মানুষের অন্তর যত বেশি কঠিন হয় আল্লাহর বান্দা আল্লাহ থেকে তত দূরে সরে যায়। এজন্য কথা কম বলে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। কিন্তু আমাদের আল্লাহর জিকির কম, মিথ্যা গীবত ছোগলখড়ি এগুলো আমাদের মধ্যে বেশি, এজন্য জবানের হেফাজত করা লাগবে এগুলা থেকে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জবান থেকে তোমার যেই কথাটা বের হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা রেকর্ড করে রাখেন। প্রত্যেকটা কথা রেকর্ড করা আছে আল্লাহর কাছে। এজন্য কথা বলার আগে সাবধান, আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার জবানের হেফাজত করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এটা হলো একটা জিনিসের জামানত। আরেকটা জিনিসের জামানত দিতে হবে জান্নাত পাইতে হলে, সেটা কি? প্রথমে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যৌবনের হেফাজত। যৌবনের হেফাজত করা লাগবে, যৌবনের হেফাজত না হলে জান্নাত পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে আল্লাহর কোন বান্দাকে দুই কদম নড়াইতে দিবেন না। যেমনে দাঁড়াইবেন তেমনি কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকতে হবে, নড়াচড়া করা যাবে না। ওই পাঁচটা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন হইল, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকাল তুমি কিভাবে কাটাইছো? যৌবনকালের উপরে আল্লাহ পাক আলাদা একটা প্রশ্ন করবেন। তাহলে যৌবনকাল খুবই গুরুত্বপূর্ণ, যৌবনের হেফাজত খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস যারা হবে, সূরা আল মুমিনুনে তাদের অনেকগুলো বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তন্মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এদের বৈশিষ্ট্য হল এরা তাদের যৌবনের হেফাজত করে, যৌবনকে সংরক্ষণ করে। কিভাবে সংরক্ষণ করে? জেনা বেবিচার থেকে সংরক্ষণ করে, সমকামিতা থেকে সংরক্ষণ করে, বিভিন্ন প্রকার ইফটিজিং খুন খারাপি দর্শন থেকে সংরক্ষণ করে। এরপরে তারা বিভিন্ন প্রকারের যৌবনের অপচয় যৌবনের অপব্যবহার থেকে হেফাজত করে। যৌবনকে সবকিছু থেকে হেফাজত করতে হবে। এক নম্বরে হেফাজত করতে হবে কিসের থেকে? জেনা বেবিচার থেকে। জেনা বেবিচার তো সবাই বুঝেন, আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়ালা তাকরাবুজ জেনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। রাব্বুল আলামিন বলেন, বান্দা খবরদার, জেনা তো করবা না, করবা না, জেনার দ্বারে কাছেও যাইবা না, জেনার নিকটেও যাইবা না, কাছে কিনারেও যাইবা না, বরং জেনার দিকে উস্কানি দে এই জাতীয় সকল জিনিস থেকে দূরে থাকবা। মোবাইলে আরেক মেয়ের সাথে, বান্ধবীর সাথে, আরেকজনের সাথে কথা বলা জেনার উস্কানি দে, জেনার উস্কানি দে, সুতরাং ওইটাও হারাম, ওইটাও জেনার অংশ বিশেষ। তারপরে আরেকজন গাইরে মাহরামের সাথে, একজন মহিলার সাথে, একটা মেয়ের সাথে ঘোরাফেরা করা, এটা জেনার উস্কানি দে, এটার ধারে কাছেও যাওয়া যাবে না। মাহরামবিহীন কোন নারী সফরে বের হওয়া যাবে না, কারণ এটার মাধ্যমে জেনার উস্কানি আসতে পারে, মাঝখানে শয়তান বসে যেতে পারে, শয়তান ঢুকে যেতে পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইখলুবান্না ইমরাতুন ইল্লা ওয়া মাআহা যি মাহরামিন, কোন মহিলার সাথে মাহরামবিহীন সে যেন কোন সফরে না যায়। মহিলা যদি সফরে বের হইতে হয় কোনো জায়গায়, সাথে মাহরাম থাকতে হবে, স্বামী অথবা মাহরাম থাকতে হবে, কারণ একাকে বের হইলে শয়তান সেখানে বিভিন্ন রকমের উস্কানি দিতে পারে। তাহলে জবানের হেফাজতের সাথে সাথে যৌবনের হেফাজত লাগবে। যৌবনকে হেফাজত করা জেনা থেকে প্রথমে বাঁচায় রাখতে হবে। জেনার যত উপকরণ আছে সব উপকরণ থেকে বন্ধ রাখতে হবে। আজকে জেনার উপকরণ হাতে হাতে, সবার মোবাইলে মোবাইলে থাকে। জেনার কত উপকরণ, অশ্লীল বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন ধরনের চিত্র, এগুলো জেনার অংশ বিশেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইনানে জানা হুমা আন নজর, দুই চোখের জানা হইল কোনো কিছু দেখা, এ অশ্লীল ভিডিও দেখা, তারপরে গাইরে মাহরাম মহিলার দিকে তাকানো দেখা, এগুলো সব জানার অংশ। আজকে আমাদের হাতের মুঠায় মুঠায় শত শত ভিডিও থাকে, জানা বেবিচারের উস্কানিদাতা থাকে। আজকে সমাজে দেখেন, তিন বছরের শিশু, পাঁচ বছরের শিশু, দশ বছরের শিশু, কেউ আজকে ইপটিজিং থেকে, দর্শন থেকে রেহাই পাচ্ছে না। এটার কারণ কি? হাতে হাতে যুবকদের, কিশোরদের হাতে হাতে এই নোংরা অশ্লীল ভিডিও থাকার কারণে এগুলো দেখতে দেখতে পরে সে এগুলো প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করতে চায়। যখন হাতের নাগালে কিছু না পায় তখন তিন বছরের শিশু না চার বছরের শিশু না পাঁচ বছরের শিশু, আজকে নিজেদের ঘরের মধ্যেও নিরাপদ না শিশুরা। দেখা যায় ঘরের মধ্যেই মা বাবার বাহিরে আত্মীয় স্বজন থাকে, ওই আত্মীয় স্বজন দ্বারাও শিশুরা দর্শিতা হয়। শিশুদেরকে আমার মা বোনেরা খেয়াল রাখবেন, ভাইয়েরা খেয়াল রাখবেন, ছেলেদেরকে মেয়েদেরকে একাকি আজকে আত্মীয় স্বজনের কাছেও নিরাপদ না, কারণ আত্মীয় স্বজনও আজকে সব সমাজে এই নোংরামি অশ্লীলতার কারণে আজকে ইফতিজিং ধর্ষণ এগুলো বেড়ে গেছে। এগুলো বেড়ে যাওয়ার কারণ এই চোখের হেফাজত নাই, যৌবনের হেফাজত নাই, যৌবনের হেফাজত উঠে গেছে, অন্তর থেকে তাকওয়া উঠে গেছে, খাসিয়াতুল্লাহ উঠে গেছে, আল্লাহর ভয় উঠে গেছে। আল্লাহর ভয় অন্তরে না থাকলে কোন প্রকারের এই গোপনীয় পাপ থেকে, গোপনীয় গুনাহ থেকে বাঁচতে পারে না, কারণ গোপনীয় গুনাহ থেকে বাঁচতে হইলে তাকওয়া, আল্লাহর ভয়, খাসিয়াতুল্লাহ থাকতে হবে। একমাত্র আল্লাহর ভয় মানুষকে গোপন পাপ থেকে দূরে সরাইতে পারে। আজকে সমাজ দুর্নীতিতে ছেয়ে গেছে, দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতি মুক্ত সমাজের জন্য আজকে সবাই আকাঙ্ক্ষী। কিন্তু দুর্নীতি কখন বন্ধ করা যায়? যখন কারো অন্তরে খাসিয়াতুল্লাহ তৈরি করা যায়, আল্লাহর ভয় তৈরি করা যায়। ওমরের আমলে এক মেয়ে রাত্রে মা মেয়েকে বলতেছিল যে মা তুমি একটু পানি মিশাই দাও, দুধের মধ্যে পানি মিশাই দাও। মেয়ে কি বলছিল যে ওমরের সৈন্যরা না দেখলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন তো দেখে যাবেন। তাহলে আমি দুধের মধ্যে পানি মিশাইতে পারি না। তাহলে এই দুর্নীতি বন্ধ করার জন্য ওই মেয়েকে কিসে সহযোগিতা করছে? খাসিয়াতুল্লাহ, আল্লাহর ভয়। এই জন্য মানুষের অন্তরে যদি খাসিয়াতুল্লাহ তৈরি হয়, আল্লাহর ভয় তৈরি হয়, এই লোক ঘুষ খাইতে পারে না, এই লোক সুদ খাইতে পারে না, এই লোক কোনো অবৈধ কাজ করতে পারে না, আল্লাহর ভয়ের কারণে তাকে গোপন সমস্ত পাপ থেকে সে দূরে থাকে। এই জন্য আগে খাসিয়াতুল্লাহ তৈরি হতে হবে, অন্তরে আল্লাহর ভয় তৈরি করতে হবে। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, যৌবনের হেফাজত, আজকে সমকামিতার সয়লাব চলতেছে বাংলাদেশে এবং গোপনে গোপনে এটার ব্যাপক বিস্তার হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে এটাকে বৈধতা দেওয়া হচ্ছে, যৌবনের হেফাজত নষ্ট করা হচ্ছে। শয়তান বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে, যে কাজ পশু পাখিরাও করে না সেই কাজ মানুষের মধ্যে আনার জন্য চেষ্টা করে শয়তান। এরপরে আপনার যৌবনের অপচয়, বিভিন্ন ধরনের অপচয়, এটাও ইসলামে কোরআন সুন্নায় নিষিদ্ধ। যে কাজগুলো বর্তমানে অশ্লীলতার কারণে ব্যাপক বৃদ্ধি পায়, এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আলোচনা দীর্ঘায়িত করবো না, রাত 12:30 বেজে যাচ্ছে। তো আমি সংক্ষিপ্ত ভাবে যে কথাগুলো বললাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটাকে আমরা খুব ভালোভাবে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের এই মুখমণ্ডলটাকে হেফাজত করার চেষ্টা করব, আমাদের যৌবনটাকে হেফাজত করার চেষ্টা করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে যাওয়াকে রাব্বুল আলামিন সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হাদিসটির উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক এই সমাজের সকল ভাই বোনকে কবুল ও মঞ্জুর করে নিন। এই সমাজের উপরে আল্লাহ পাক রহমত নাজিল করুন। এই সমাজের ভাই বোনদেরকে কোরআনমুখী, সুন্নামুখী, দীনমুখী বানিয়ে দিন। এখানে যেই মসজিদটা দেখলাম, মসজিদটার অবস্থা তো খুব করুণ। মসজিদটা এখন বাংলাদেশে কিন্তু এরকম মসজিদ নাই বললেই চলে। কালকে আমরা, গতকাল আমার মাহফিল ছিল নরসিংদী, নরসিংদীর আপনার ইয়াতে কি মনোহরদী উপজেলায়। তো যাওয়ার সময়, আসার সময় এমন এমন মসজিদ দেখেছি যেগুলো বাংলাদেশে তো নাই, পৃথিবীর অনেক উন্নত দেশেও এরকম সুন্দর সুন্দর মসজিদ নেই। পুরা অঞ্চল ব্যাপী সুন্দর সুন্দর অনেক অনেক মসজিদ। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, এরকম মসজিদ থাকবে কেন এই সমাজে? এই সমাজে কি সবার বাড়িঘরও এরকম নাকি? আমি তো দিনের বেলা আসি নাই, আসছি তো একটু রাত্রিবেলায়, বাড়িঘর দেখার সুযোগ হয় নাই। একজন মুমিন আল্লাহর ঘরকে বিল্ডিং করার আগে নিজের ঘর বিল্ডিং বানাতে পারে না। আল্লাহর ঘরে এরকম করুণ অবস্থা থাকবে আর আমি বিল্ডিং এর মধ্যে শুয়ে থাকবো, আরামে শুয়ে থাকবো, এটা কেমন করে হয়? কারণ মুমিন নিজের থেকে আল্লাহকে বেশি ভালোবাসে, নিজের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসে। নিজের আরামের জন্য বাড়িঘর সুন্দর করে বানাবে, বিল্ডিং বানাবে, সুন্দর সুন্দর ঘর বানাবে, আল্লাহর ঘরটা ভাঙ্গা পড়ে থাকবে, এটা কেমন কথা? আমার কাছে খুব অবাক লাগছে এটা দেখে, যে এরকম মসজিদ থাকবে কেন সমাজে? সমাজের বাইরে চেষ্টা করলে আমার মনে হয় এরকম মসজিদ থাকার কথা না। আপনারা সবাই চেষ্টা করবেন। আবার বর্তমানে দেশি বিদেশি কত সংস্থা থেকে মসজিদ বানাই দেওয়া হয়, আপনারা একটু যোগাযোগ করলেই তো বিভিন্ন জায়গা থেকে এরকম মসজিদ বানাই দেওয়া হয়। তারপরে আপনার মাদ্রাসা, মাদ্রাসাটার অবস্থা আরো উন্নত করবেন, আরো ভালোভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করবেন। একটা গ্রামে, একটা এলাকায় একটা মাদ্রাসা থাকা মানে আল্লাহর বিরাট নিয়ামত। মাদ্রাসাটাকে যাতে সুন্দরভাবে পরিচালিত হয়, এই মাদ্রাসা থেকে যাতে খালি জাকাত খাওয়ার, ফিতরা খাওয়ার আলেম তৈরি না হয়, যাতে কোরআন সুন্নার আলেম তৈরি হয়, খতম পড়ার আলেম, মিলাদ পড়ার আলেম, দাওয়াত খাওয়ার আলেম, কবর জিয়ারতের আলেম, এই জাতীয় আলেম যেন তৈরি না হয়, বেদাত মুক্ত আলেম তৈরি হবে। যারা শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে কঠোর থাকবে, যারা হক কথা, সহি কথা, কোরআন সুন্নার কথা মানুষের সামনে স্পষ্ট করে বলতে পারবে, এরকম আলেম একটা হওয়া, আর ওই বেদাতের কারখানা ফ্যাট পূজারী শত শত আলেম হওয়ার চাইতে ভালো। এই জন্য আপনারা মাদ্রাসাটার দিকে ভালোভাবে নজর দিবেন। এখান থেকে ইনশাআল্লাহ যাতে কোরআন সুন্নার আলেম তৈরি হয়, হাফেজে কোরআন তৈরি হয়। যেই হাফেজে কোরআন, কোরআন যেমন তার ভিতরে থাকবে, তার আমলে থাকবে, তার কথায় থাকবে, তার দাওয়াতে থাকবে, সব জায়গায় কোরআন থাকবে, এরকম আলেম যেন তৈরি হয়, সেই দিকে আপনারা সবাই খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই মাহফিলের জন্য যারা শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলের সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নিন। যে সকল ভাই বোনেরা অসুস্থ আছেন, আল্লাহ পাক সকল ভাই বোনদের অসুস্থতাকে দূর করে দিন, সবাইকে আল্লাহ পাক সুস্থতা দান করুন। এই এলাকার মুরব্বীদেরকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করুন। এই এলাকার যুবকদেরকে আল্লাহ পাক চরিত্রবান মদিনার যুবকদের মতো বানিয়ে দিন। এই এলাকার কৃষকদেরকে আল্লাহ পাক সালেহীন বানিয়ে দিন। আমার মা বোনদেরকে আল্লাহ পাক সালেহা উম্মাহাতুল মুমিনিনদের মতো, নবীর স্ত্রীদের মতো, নবীর মেয়েদের মতো আল্লাহ পাক বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।